পারে গলে গম কে না পালো কেনে কো আহিলা হৃদয় কারে গলে গম কে না পালো কেনে কো আহিলা আদরিলো আল ফুল যতনে মনর কথা কো বলে না পালো বাত বিসারি না পালো বাত বিসারি খুনা বলে ভাল পাও সে নেহি আকাশে কব খুরুজে কব জীবন বাতর তুমি লগুরি পথারে কব নদীয়ে কব জীবন বাতর তুমি সঙ্গী তুমি মোর লগরী জীবনর সঙ্গী সালে বুঝি পাবা মোর হিয়ার বাতরি হৃদয়র কারেনর মনি কুঠার তুমি মোর কুঁড়ি পথারে কব নদীয়ে কব জীবন বাতর তুমি সঙ্গী তুমি মোর লগরী জীবনর সঙ্গী হৃদয়র কারে গম কে না পারো কেনে কই আহিলা আদরিলো আল ফুল যতনে মনর কথা কো বলে না পারো বাত বিসারি না পালো বিসারি